السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. أمرا آلوچنا করছিলাম زکات নিয়ে, زکاتের হকদার নিয়ে. زکاتের হকদার কে নয়, কাকে দিলে আপনার زکات হবে না, কবুল হবে না, তারা কারা? زکاتের মাল হলো আল্লাহর মাল, আর সেই মাল এমন ব্যক্তিকে দিলে কবুল হবে না, তারা কাছে সেই লোক ব্যক্তিকে বা সেই ব্যক্তিবর্গ কারা? নম্বর এক, কোন কাফেরকে জাকাত দিলে জাকাত কবুল হবে না। কাফের বলতে বহু রকমের আছে। সারা বিশ্বকে যদি দুই ভাগে ভাগ করেন তাহলে নাস্তিক আর আস্তিক। নাস্তিক মানে, নাস্তিক মানে যে আল্লাহ বলে কেউ আছে বিশ্বাসই করে না, বলে এই সব কিছু প্রকৃতির নিয়মে হয়েছে, আপনি আপনি হয়েছে, আল্লাহ বলে কেউ নেই, এ হচ্ছে নাস্তিক। আর আস্তিক হচ্ছে যারা একজন সৃষ্টিকর্তা আছেন বলে বিশ্বাস করে। আবার এরা ভাগ হয়েছে নানা ভাগে, এরা ভাগ হয়েছে, কেউ বলছে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, কেউ বলছে না আল্লাহ ছাড়া আল্লাহরও বহু কিছু আছে, আউলিয়া আউলিয়া আছে, তাদের ইবাদত করতে হবে, আর সেইখান থেকে মূর্তি পূজা শুরু হয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে আস্তিকের মধ্যেও আবার কাফের, মুশরিকরা হচ্ছে কাফের। কোরআনের কোন আয়াতকে অস্বীকার করলে, কোরআনকে অস্বীকার করলে কাফের, তকদির অস্বীকার করলে কাফের, বিভিন্ন রকমের কাফের আছে। কাফেরকে জাকাত দিলে আপনার জাকাত কবুল হবে না। তেমনি মুনাফিক, মুনাফিকও কাফের, তাই না? বরং কাফের থেকেও বেশি খাতারনাক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, বেশি খাতারনাক, বেশি বিপজ্জনক হচ্ছে মুনাফিক। এই মুনাফিককেও যাকাত দেওয়া যাবে না। বেনামাজি, বেনামাজি আপনার কাছে কাফের না কাফের না? যদি কাফের হয় যাকাত দেওয়া যাবে না। যদি বলেন মতভেদ আছে তো আপনি বোঝেন, আপনি যদি বলেন না কাফের না, তাহলে আপনার যাকাত দিলে আপনার কবুল হয়ে যাবে। আর যদি বলেন না সে কাফের, তাহলে আপনার যাকাত দেওয়া তাকে চলবে না। এদেরকে জাকাত দেওয়া বৈধ নয়, কারণ মুয়াজের হাদিসে নির্দেশ হল তাদের ধনীদের কাছ থেকে নিয়ে তাদের অভাবীদের মাঝে বিতরণ করতে হবে। বুখারি মুসলিমের হাদিস আছে, সেখানে বলা হয়েছে তুখাজু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। তাদের, তাদের মানে কাদের? মুসলিমদের, মুসলিমদের ধনী ব্যক্তি থেকে জাকাত নেওয়া হবে এবং মুসলিমদেরই গরিব মানুষদের, ফকির মানুষদের কাছে বিতরণ করা হবে বা তাদের মাঝে বিতরণ করা হবে। তাহলে তাদের বলতে কাদের? মুসলিমদের, কাফেরদের না, মুসলিমদের কাছ থেকে নিয়ে মুসলিমদের মাঝে বিতরণ করা হবে। বলা হয়নি যে সমস্ত মানুষকে বা কাফেরদেরকে দেওয়া যাবে, তা না, অমুসলিমদের কথা সেখানে বলা হয়নি। ইসলামে অনুরাগ সৃষ্টি করার উদ্দেশ্যে কোন কাফেরকে যদি আপনি দিতে চান তাহলে চলবে, কাফের। কিন্তু আপনি দেখছেন যে এই লোকটাকে যদি এত টাকা দেওয়া হয় তাহলে এই লোকটা মুসলমান হয়ে যাবে, তাহলে আপনি তাকে দিতে পারেন। আপনি জানেন আল্লাহ তাআলা যার জন্য হিদায়তের ইচ্ছা করেন, সামান্য একটু হিল্লা চাই, সামান্য একটু হিল্লা হলেই সে মুসলমান হয়েছে। আপনি শুনেছেন এই কদিন, কমাস বা কবছর আগে একটা ফিলিপিনি মুসলমান হয়েছে। কেন? ও লন্ড্রিতে কাজ করত, লন্ড্রিতে কাজ করে দেখলো যে যারা অমুসলিমরা যারা কাপড় নিয়ে আসে বেশি গান্দা, আর মুসলিমরা কাপড় নিয়ে আসে মানে অত গান্দা না। তো তার ব্রেনে ঢুকলো যে মুসলিমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মুসলমান হয়ে গেল। সামান্য হিল্লে, আজই বললো সামান্য কথা, আপনি কোরআনের একটা আয়াত পড়লেন, শুনালেন, দেখলেন হা হা হেদায়ত পেয়ে গেল। একটা অমুসলিম সে আগুনে পোড়ানো দেখলো, মরা পোড়ানো দেখলো, আর মুসলমানদের কবরস্থানে কবর দেওয়া দেখলো, দুটো দেখে মুসলমান হয়ে গেল। একজন অমুসলিম তার মাকে নিয়ে শ্মশানে পোড়াচ্ছিল আর উনি মা নড়ে উঠেছে, আর যারা কিছুর সঙ্গে উঠে ভূত হয়ে গেছে, ভূত হয়ে গেছে, সব পালিয়ে গেল। আর ও বেচারি নিজের মা ছেড়ে পালাতে পারল না। মা যখন নড়ে উঠেছে ও ভাবলো নিশ্চয়ই বেঁচে আছে, শিক্ষিত ছেলে ছিল, মাকে কাঁধে তুলে নিয়ে পাশে একটা মুসলিম গ্রাম ছিল সেখানে নিয়ে গিয়ে বলল, আর অমনি তাকে ডাক্তার দেখিয়ে আবার তাকে জীবিত করে তুললো, মুসলমান হয়ে গেল মা বেটাই। এক একটা হিল্লা, একটা মানুষ অসহায় হয়ে চিকিৎসা করাবে, পয়সা নেই, চিকিৎসা করাবে, তার নিজের করাবে কিংবা ছেলে মেয়ের করাবে কিংবা বাপ মায়ের করাবে, কেউ পয়সা দেয় না। তখন একজন মুসলিম দেখল যাকে যদি কিছু টাকা দিয়ে চিকিৎসাটা করিয়ে দেওয়া হয় তাহলে মুসলমান হয়ে যাবে, দিল আর সে মুসলমান হয়ে গেল, কিচ্ছু সামান্য টাকা দিলে সে মুসলমান হয়ে গেল। এখানে আপনি বলবেন তো লোভ দিয়ে টাকা মুসলমান মুসলমান হওয়া কোন লাভ আছে? কেউ যদি লোভে পড়ে, আপনি দেখবেন এখানেও সৌদি আরবে অনেকে লোভে পড়ে মনে করে কি যে মুসলমান হলেই টাকা দেওয়া হয়, এখানে কি মুসলমান হলে টাকা দেওয়া হয়? ভুল ধারণা, অনেকে মনে করে যে মুসলমান হলে টাকা দেওয়া হয়। এই জন্য কাউকে মুসলমান হতে যদি বলা হয় তো সে বলে কত টাকা পাওয়া যাবে, ভাবে কি মুসলমান হলেই সৌদি সরকার টাকা দেয়, এটা ভুল ধারণা। কাউকে প্রলোভন দিয়ে মুসলমান বানানো যায় না, কাউকে জোর করে জবরদস্তি করে মুসলমান বানানো যাবে, মুসলমান হবে সে? লাইকরা হাফিদ্দিন, জোর করে জবরদস্তি করে কাউকে মুসলমান বানানো হয় না বা যায় না। যদি দেখেন যে হ্যাঁ এই লোকটার মধ্যে ইসলামের একটা অনুরাগ সৃষ্টি হয়েছে, কিছু টাকা দিলে পরে সে মুসলমান হয়ে যাবে, তার টাকার দরকার আছে, আর টাকা দিলে পরে কথাই বলে প্রত্যেক দানই কি চায়? প্রতিদান চায়, প্রত্যেক দান প্রতিদান চায়। যদি আপনি মনে করেন দান দিলেই প্রতিদানটা ইসলাম হবে, আল্লাহ আকবার, বিশাল দান এটা, তাহলে আপনি যাকাতের টাকা দিয়ে তাকে ইসলামের দিকে আগ্রহান্বিত করেন এবং তাকে মুসলমান বানানিতে আপনার অনেক সওয়াব, অনেক সওয়াব। তাদেরকে মানবিকতার খাতিরে যদি আপনি যাকাত দেন চলবে না, কি দিতে হবে? দান করা যাবে না, যাবে না অমুসলিমকে, অমুসলিমকে নফল দান আপনার পকেট থেকে আপনি দান করতে পারেন, সওয়াব আছে না? নেই সওয়াব। যদি কুকুরকে পানি পান করিয়ে সওয়াব থাকে তাহলে একজন মানুষকে পানি পান করালে, কিছু সাদকা করলে, দান করলে কি সওয়াব হবে না? অবশ্যই হবে। তবে আপনার দানের সবচেয়ে হকদার বেশি কি, এটা আগে বলেছি, যে হবে মুত্তাকি পরহেজগার মুসলিম, তাকে আপনার দান আপনি দেবেন, ফরজ ফরজ দান এবং নফল দান সবকিছুই। তবে মানবিক খাতিরে একটা লোক অসহায় পড়ে আছে, খেতে পায় না, চিকিৎসা হয় না, সে আবার সে প্রতিবেশী যদি হয়, অমুসলিম হলেও প্রতিবেশীর একটা হক আছে, তার হক তাকে দিতে হবে। নম্বর দুই, আর কাকে যাকাত দেওয়া যাবে না বা কার জন্য যাকাত খাওয়া হালাল নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। বর্তমানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর আছে না নেই? নবীর বংশ আছে না নেই? আছে। কিন্তু কেউ যদি বলে আমি আওলাদে রসুল, কেউ যদি বলে আমি সাইয়েদ, আমি রসুলের বংশধর, এটাকে বিশ্বাস করা যাবে? বিশ্বাস করাও যাবে না, অবিশ্বাস করা যাবে না, মানে অবিশ্বাস করাও কঠিন, কারণ আছে। আর কেউ দাবি করলে সে সত্য দাবি করছে নাকি আল্লাহ জানে, কঠিন, মানে বিশ্বাস করাও কঠিন, অবিশ্বাস করাও কঠিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশধর আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, তাঁরই বংশ থেকে কে আসবেন? ইমাম মাহদি, ইমাম মাহদি আসবেন তাঁরই বংশ থেকে, ফাতেমার বংশ থেকে। অতএব বংশধর আছে। বোঝা গেল কি, যে রাসূলের বংশধর বা নবী পরিবারের কাউকে দান দেওয়া যাবে না, বানী হাশেম, আলী, আকিল, জাফর, আব্বাস ও হারেসের বংশধরের জন্য যাকাতের মাল বৈধ নয়। এটা অবশ্য তাদের জন্য জেনে রাখা দরকার, তারা যদি এইসব বংশের লোক হয় তাদের জন্য যাকাত খাওয়া জায়েজ না। নম্বর তিন, যার ভরণ পোষণ করা ফরজ, এ কথা আগেও শুনেছেন যে যার ভরণ পোষণ করা আপনার জন্য ফরজ তাকে যাকাত দেওয়া যাবে না। যেমন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, এদেরকে যাকাত দেওয়া যাবে না। আর যাকাতের যেমন বলা হলো দাদা দাদি, দাদা দাদিও বাপ মায়ের পর্যায়ে, নানা নানিও বাপ মায়ের পর্যায়ে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। নাতিন নাতনিও ছেলে মেয়ের পর্যায়ে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। নম্বর চার, যে ব্যক্তি কোন হাতের কাজ কিংবা দৈনিক অথবা মাসিক বেতন দ্বারা রুজি প্রাপ্ত হয়, যেমন আমরা মাসিক বেতন আছে না নেই? আমাদের মোটামুটি অভাব থাকলেও মাসে একটা বেতন পাই আর চলে, সংসার চলে, এমন উপার্জনশীল ব্যক্তির জন্য যাকাতের মাল খাওয়া বৈধ নয়। ওটা তো আলাদা কথা হলো, যদি কেউ ঋণগ্রস্ত হয়, যদি কেউ ইবনে সাবিল হয়, কোথাও পথে গিয়ে তার লুট হয়ে গেল, সে তো আগে বলা হয়েছে। এখন যদি কেউ সুস্থ অবস্থায়, তার অন্য কোনো প্রয়োজন নেই কিন্তু সে কামাই খায়, তার উপার্জনশীল ব্যক্তি, সে কামাই খায়, তাহলে তার জন্য যাকাত কমসে কম হাত পেতে চেয়ে নেওয়া তার জন্য জায়েজ না। কেউ যদি অজান্তে দেয়, কেউ যদি অজান্তে দেয় তাহলে তার জন্য যাকাত নেওয়া চলবে, বা তাকে যে সে যাকাত খাই না বলে সে ফিরিয়ে দেবে এরকম জরুরি না। আমাদের মনে হয় আলোচনা পরে আছে, সেক্ষেত্রে আমরা দেখব যে যদি কেউ না চাইতে পেয়ে যায় তাহলে কি সে ফিরিয়ে দেবে না খেতে পারবে? সে খেতে পারবে, কিংবা সে তার গরিব আত্মীয়কে দিতে পারবে। ইনশাআল্লাহ পরে আলোচনা আশা করি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা হাজ্জা ফীহা লিগানিয়িন ওয়ালা লিকাওয়িয়িন মুক্তাসিব, এই যাকাতের মালে আপনার কোন কর্মক্ষম উপার্জনশীল ব্যক্তির জন্য অংশ নেই। কর্মক্ষম যে কর কাজ করতে পারে, যে মানে উপার্জন করে, তার জন্য এই মালে কোনো অংশ নেই। আবু দাউদ শরীফের হাদিস। সাহাবী আব্দুল্লাহ বিন আরকামের মতে, যারা না হক যাকাতের মাল খায়, যারা হকদার নয় অথচ যাকাতের মাল খায়, চেয়ে খায় বা যেভাবেই হোক খায়, তাহলে তারা আসলে গরমের দিনে মোটা লোকের সরমগাহ ও বগল ধোয়া পানি খায়। কিরকম? যদি কেউ যাকাতের মাল খায় তো তার উদাহরণ কেমন দেওয়া হয়েছে? গরমের দিনে মোটা লোক, আর সেই মোটা লোকের ঘাম বেশি হয়, তাই না? তো গরমের দিনে মোটা লোকের সরমগাহ মানে লজ্জাস্থান বা গোপনাঙ্গ ধোয়া, আর বগল ধোয়া, বগলের গন্ধ আছে তাই না, বগল ধোয়া পানি খায়। যে যাকাত খায় সে এই বগল ধোয়া এবং লজ্জাস্থান বা গোপনাঙ্গ ধোয়া পানি খায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তিনি বলেছিলেন আর কি আব্দুল্লাহ বিন আরকাম, তুহিব্বু লাউ আন্না রাজুলান বাদিনান ফি ইয়াউমিন হার গাসালা মা তাহতা ইজারিহি মা তাহতা ইজারাহু আও ওয়া রাফগাইহি সুম্মা আতাকাহু ফাশারিবতা ফাকালা ফা গাযিবতু ওয়া কুলতু ইগফিরুল্লাহু লাক লিমা তাকুল মিসলা হাযা লি ক্বালা ফা ইন্নামা সাদাকাতু আওসাখু আন-নাসি ইগসিলুনাহা আনহুম, কারণ সাদকা হচ্ছে মানুষদের ধোয়া ময়লা। তো ময়লা ধোয়া ময়লা তুমি খাবে? লজ্জাস্থান ধোয়া বা বগল ধোয়া পানি তুমি কি খেতে চাও? নিশ্চয়ই খেতে চাও না। যদি কেউ যাকাত ইচ্ছা করে খায়, জেনে শুনে যাকাত খায়, তাহলে তার এই অবস্থা। সুতরাং বুঝতেই পাচ্ছেন কি অবস্থা হবে। হ্যাঁ, বললাম এসে গেছে কথা, মনের লোভ না রেখে না চাইতে পাওয়া গেলে তা নিয়ে ব্যবহার করায় অথবা অন্যকে দান করায় দোষ নেই, লোভ নেই। আপনি চান না কিন্তু কেউ আপনার পকেটে ভরে দিল, হাতে গুঁজে দিল, তখন আর জিজ্ঞেস করা দরকার নেই এটা কি যাকাত, এটা কি, এটা দরকার নেই। আপনি আপনাকে দিয়েছে, আপনাকে যখন দিল আপনি হাদিয়া মনে করে আপনি খান, যদিও আপনি হকদার নন। আর দান করলে তখন কথাই থাকলো না। এখন সমস্যা হল যে আমি জানি যে হাফেজ সাহেব প্রত্যেক রমজানে যাকাত বিলি করে, বিশাল ধনী মানুষ, মসজিদের এক কোণে বসে, আর তার পাশে যেই যায় তার পকেটে কি দেয়? যাকাত গুঁজে দেয়। এখন আমি কি করলাম, শুরু ভুরু করে ঠিক তার কাছে গিয়ে বসলাম, চাই না, আমি চাই না, হাত পেতে চাই না, কিন্তু তার কাছে গিয়ে বসলাম, মনে কি বলছে? দায়িত্ব দেখ, দায়িত্ব দেখ, দায়িত্ব দেখ, তাই না? তার কারণ চেয়ে খাবো না, যদি দেয় তো চলবে আর কি। যেমন হুজুরা বলছে, যদি না চেয়ে কেউ দেয় তাহলে খাওয়া যাবে। তো আপনার মনের ভিতরে কি রয়েছে? লোভ রয়েছে, দায়িত্ব দেখ, হ্যাঁ মানে দিলে খাবো, দিলে খাবো। এইরকম যদি হয়, যেমন একটা কথা আছে না যে চুরি করা মুরগি জবাই করে খাওয়া হালাল না হারাম? বাদশা বুঝলেন না, চুরি করা মুরগি জবাই করে খাওয়া হালাল না হারাম? তো আপনার বাড়িতে আপনি মোল্লাজিকে নিয়ে এসছেন মিলাদ পড়াতে, দিয়ে মোল্লাজি জিজ্ঞেস করলেন, বাদশা মিয়া, এ মোরগের গোস্ত করতে কেন? মোল্লাই যে ও পাড়াতে চড়ে বেড়ে ধরে নিলাম, জবাই করে দিলাম, মোরগের গোস্ত হালাল নয়, হারাম হারাম, খাওয়া হবে না। বলে ঠিক আছে হুজুর, আপনি খেন না। তো হুজুর গোস্ত খেন না, ঝোলটা খান। ঝোলটা যখন তুলতে গেলেন, চামচে গোস্ত চলে আসছে, চামচে গোস্ত চলে আসছে। তখন একজন বলছে, হে হে, গোস্ত চলে যাচ্ছে, গোস্ত চলে যাচ্ছে। তখন হুজুর বলছেন, জো আপসে আতা হ্যায় আনে দো, জো আপসে আতা হ্যায় আনে দো। আমি তো মানে ইচ্ছা করে তুলো নাই, ঝোল আনতে গিয়ে গোস্ত চলে আসছে, তো চলবে। তো এইরকম যদি আপনার মনে হয় যে হলো আমি যাকাত চেয়ে খাবো না, কিন্তু যদি দেয় তো দেখ গিয়ে আপনি পাশাপাশি গিয়ে তার কাছে চুপ করে বসলেন, চাইলেন না। আর সে বেচারির অভ্যেস হচ্ছে পাশে যেই বসবে তাকে, হ্যাঁ সে মনে করছে মিসকিন বলেই আমার কাছে এসে বসছে, তার মনের ভিতরে রয়েছে সে খাবে, তো এই জন্য হালাল হবে না হবে না, এটা কিন্তু তার জন্য হালাল হবে না। ওই যে বগল ধোয়া পানি কিংবা লজ্জাস্থান ধোয়া পানি সে খাবে, আল্লাহ মুস্তান। ওমর রাজিয়াল্লাহু আনহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দান দিতেন, কে ওমর, কিন্তু আমি বলতাম আমার থেকে বেশি অভাবী মানুষকে দিন, আমার তো অত অভাব নেই, আমার থেকে যারা অভাবী তাকে দেন। তিনি বলতেন তুমি তা নিয়ে নাও, যখন তোমার কাছে এই মাল আসে আর তোমার মনে লোভ না থাকে এবং তুমি তা যাচনা না করে থাকো, মানে চাও না, তুমি চাইছো আর না মনের ভিতরে এই মালের লোভ আছে, তাহলে তা গ্রহণ করো এবং তা নিজের মালের সাথে মিলিয়ে নাও, তার মানে তোমার জন্য খাওয়া হালাল, অতঃপর তোমার ইচ্ছা হলে তা খাও না হয় দান করে দাও, এটা তোমার মাল, যদি একান্তই তোমার ইয়ে হয় তা তুমি দান করে দাও, এছাড়া তোমার মনকে তাতে ফেলে রেখো না, মনকে ফেলে রেখো না মানে লোভ, এই জাকাতের মাল এত টাকা বিলি হচ্ছে আমি কিছু পেলে হতো, দিয়ে আপনি সেখানে গেলেন সেই মসজিদে গেলেন তার পাশে গিয়ে বসলেন, খবরদার মনের ভিতরে যেন হাপুস হাপিস হাপি এটা না থাকে যে পেলে পরে হ্যাঁ পেলে পরে যা হয় আপসে যা আতা হয় আনে দো না, এরকম মন যেন না হয়। সালেম বিন আবদুল্লাহ বিন ওমার রাজিয়াল্লাহু আনহু বলেন, সালেম কে, সালেম ওমারের নাতি বা পোতা যাকে বলে, তিনি বলেন এই কারণেই আমার আব্বা, আমার আব্বা বলতে আবদুল্লাহ মানে ওমারের ছেলে আবদুল্লাহ বিন ওমার রাজিয়াল্লাহু তাআলা আনহুম, কারো কাছে কিছু চাইতেন না, কারো কাছে কিছু চাইতেন না, চাওয়ার ব্যাপারটাও একদিন বলবো ইনশাআল্লাহ, আমাদের যাকাতের এতে আছে যে মানুষের কাছে চেয়ে খাওয়াটা কি এটাও বলবো ইনশাআল্লাহ। আবদুল্লাহ কারো কাছে কিছু চাইতেন না এবং তাকে কেউ কিছু দিতে চাইলে তা প্রত্যাখ্যান করতেন না বরং গ্রহণ করে নিতেন, কেউ কিছু দিতে চাইলে তা প্রত্যাখ্যান করতেন না বরং গ্রহণ করে নিতেন, এ নয় যে না না না আমাকে কেন দিতে আসছো প্যাস্টিজ, অনেক প্যাস্টিজ বান আছে কিছু দিতে গেলে নিতে চায় না, নেব কেন, ঠিক আছে। এই যেমন আমি কথার জন্য বলছি আমাদের হাফেজ সাহেব আল্লাহ তাকে জাজায় খায়ের দেখ কোন কোন সময়ে এমন জিনিস নিয়ে এসে আমাদেরকে দিচ্ছে, খাচ্ছি না খাচ্ছি না, এখন যদি আপনি হ্যাঁ এইসব মাল নিয়ে আসছে কোত্থেকে ডেট পার হওয়া অমক তমক এইসব যদি নাক ছিটকাই তা নিশ্চয়ই অন্যায়, এরকম এতে মানুষের মাঝে অহংকার দেখা যায়। দেখবেন কোন কোন মহিলা বাড়িতে এসছে, এসে যদি আপেল কেটে দেন, আমাদের আপেল বাড়িতে পড়ে থাকে আমাদের বাচ্চারা, আমাদের ছেলেটা খায় না, ঠিক আছে রে বাবা তোমার ছেলেটা আপেল থেকেও ভালো জিনিস খায়, কিন্তু আমার বাড়িতে এসেছে, আমার বাড়িতে কি আছে, আমার বাড়িতে আপেল আছে, তো আমি আপেলটা কেটে দিলাম তো তুমি খাও এক পিস, এটাই হচ্ছে বিনয়, একে বলে বিনয়। আর অহংকার হলো এসব আমরা খাই না, অনেকে আবার এসে ডেট দেখবে উল্টো পাল্টা করে ডেট দেখবে, বাবার এই ডেট পার হয়ে গেছে কিনা, তার মানে এরা হচ্ছে এমন ফকির যারা ডেট পার হওয়া খায়, তো আমি আবার ডেট পার হওয়া খাচ্ছি না, তো বিভিন্ন রকমের মানুষ মেজাজের মাইন্ডের রোগ আছে, এগুলো হচ্ছে অহংকার। দিয়েছে ঠিক আছে বেশি খেও না, তোমার যদি সন্দেহ হয় অল্প করে খাও, আমার সমস্যা আছে আমি খাবো না। হ্যাঁ আমাদের ঘরে এসব গরুতে খায়, একজন বলছে কি এই তরকারি দিয়েছে এই তরকারি আমাদের গরুতে খায়, ওর বাবা ওদের গরুকে তরকারি রান্না করে খাওয়ায়, বলার কথা আর কি বলে দিল, এসব হচ্ছে অহংকার। যাই হোক অহংকার প্রদর্শন করো না, যাই হোক তুমি নাও, যদি খাবার হয় খাও, নিয়ে যদি দেখো যে ডেট পার হয়ে গেছে খেও না, হয়তো বা ক্ষতি হতে পারে ফেলে দাও, কিন্তু তার কাছে তুমি অহংকার প্রদর্শন করে এমন করো না যে আমি এসব খাই না, তার মানে তুমি নিজেকে দেখাচ্ছ যে আমি খুব পরিচ্ছন্ন পবিত্র, এটাও ঠিক না, এটা অহংকারের পর্যায়ে পড়ে। হ্যাঁ ওমারের যে হাদিসটা সেটা ওইটাই, ওমারকে দেওয়া হতো তখন বলতেন আতিহি আফকারা ইলাইহি মিন্নি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন খুজহু ইজা জাআকা মিন হাযাল মাল শাই ওয়া আনতা গায়রু মুশরিফিন ওয়ালা সাইলিন ফখুজহু ফাতামাওয়ালহু ফাইন শিতা কুলহু ওয়া ইন শিতা তাসাদদাক বিহি ওয়ামা লা ফালা তুতবিহু নাফসাক, খবরদার সেখানে সেই মালে যেটা তোমার হকদার নও তুমি সেই মালে তুমি নিজের মনকে ফেলিয়ে রেখো না, ঠিক আছে। গরিব মনে করে কোন ধনীকে জাকাত দিয়ে ফেললে তা আদায় করা তা আদায় হয়ে যাবে। গরিব মনে করে যদি কোন ধনীকে জাকাত দিয়ে ফেলেন, তার মানে শুধু এটাই না, কোন হকদার নয়, আপনি না জেনে তাকে জাকাত দিয়ে দিলেন, আপনি জানতেন না যে লোকটা নাস্তিক, আপনি জানতেন না যে লোকটা মাজারি, আপনি জানতেন না যে লোকটা কাফের, দিয়ে দিলেন কি, আপনি জানতেন না লোকটা ধনী, আপনার জাকাত আদায় হবে না? হবে না, কারণ আপনি হকদার মনে করেই দিয়েছেন, আপনার জাকাত আদায় হয়ে যাবে। সে হকদার নয় কিন্তু আপনি মনে করলেন হকদার, কি জিজ্ঞেস করবেন তুমি কি জাকাতের হকদার? এটাও ঠিক না। আপনি যখন দেবেন জাকাত খবরদার এটাও জিজ্ঞেস করেন না, কারণ তাতে তার প্রেস্টিজে লাগে, দেখো আমাকে জাকাত খাওয়ার হকদার মনে করছে, আমাকে মিসকিন মনে করছে। তো সাধারণত আত্মীয়রা বেশি প্রেস্টিজে লাগার মতো কথা আছে, না জিজ্ঞেস করে আপনি দেন, সে নেয় তো আপনি দেন, তাকে হকদার মনে করলে আপনি দেন, খবরদার তাকে লাঞ্ছিত করবেন না। দেওয়ার সময় সে জাকাতের হকদার কিনা তা জিজ্ঞাসা করা জরুরি নয়, তাতে মুসলিমের বেজ্জতি করা হয়। যদি আপনি আপনার প্রবল ধারণায় মনে করেন যে অমুক জাকাতের হকদার, তাহলে তাকে দিয়ে ফেলুন। হাত পাতা ফকির না হলেও সে মিসকিন হতে পারে, যেমন ওই যে বলা হয়েছে লা ইয়াসালুনা নাসা ইলহাফা, তারা মানুষের কাছে হাত পাতে না, নাছর বান্দা হয়ে চায় না। অতএব আপনার সাদকা আদায় ও কবুল হয়ে যাবে ইনশাল্লাহ। যদি কোন মিসকিনকে আপনার দরজায় চাইতে দেখেও তাকে ধনী মনে হয়, একটা লোক আপনার দরজায় এসেছে মিসকিন, চাইছে ও বাবা অমক আমাকে কিছু জাকাত থেকে বা আমাকে কিছু ওষুধ দাও, আপনি দেখলেন বাড়ে ফার্স্ট ক্লাস জামা পড়ে আছে, হাতে ঘড়ি পড়ে আছে, বড় লোক তোকে জাকাত দেবো, বড় লোক তো তুই, এরকম ধারণা করা ঠিক? যখন আপনার কাছে চাইছে, হইতে পারে যে সৌদি আরব থেকে কেউ তাকে একটা জামা ভালো ছিট তাকে বা একটা জামা তাকে গিফট করেছে, সেটা পরে আসছে বেচারি, হয়তো হতে পারে না, পারে না, হইতে পারে। একটা ভালো নতুন সাইকেল চড়ে এসেছে জাকাত নিতে, আপনি বলে নতুন সাইকেল চালিয়ে চলে এসেছে, এদিকে জাকাত চাইতে এসছে, হতে পারে সাইকেলে তাকে কেউ দান করেছে, এমন তো হতে পারে। সুতরাং এরকম ধারণা করবেন না যে হাতে ঘড়ি দেখে, চোখে চশমা দেখে, ভালো পোশাক দেখে, তাহলে আপনার তাতে সন্দেহ হতে পারে, হওয়ার এটাও হতে না হওয়াই উচিত, কারণ হয়তো বা তাকে সেসব কেউ দান করেছে আর তার দাবি হলো সে গরিব। অতএব তার কথাই বিশ্বাস রেখে আপনি তাকে আপনার জাকাত দিতে পারেন, তা আপনার কবুল হয়। যদি মনে করেন যে হয়তো সে বড় লোক কিন্তু আপনি তাকে, যেহেতু সে চাইছে, যদি দেন গরিব মনে করে আপনার জাকাত কবুল হয়ে যাবে। উপার্জনে সক্ষম কর্মঠ লোক মনে হলে মিষ্টি কথায় তাকে নসিহত করে কামিয়ে খেতে বলুন। যদি মনে হয় আপনি তাকে চেনেন, আপনার গ্রামের ছেলে বা গ্রামের লোক, তার ব্যবস্থা আছে, সে কামিয়ে খেতে পারবে, তবুও সে অভ্যেস হয়ে গেছে হাত পাতা, তো তাকে মিষ্টি কথা বলে কি করুন, বোঝান যে এইসব চাওয়া চাইতে হয় না, তুমি তো কামাই করে খেতে পারো, তোমার অভাব কিসের, মিষ্টি কথা বলতে হবে, ধমক দেবেন না। কওলুম মারুফুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, কারণ মন ওয়াল আযা দিয়ে দিয়েছি দিয়েছি বললে, কিংবা কষ্ট দিলে, দেওয়ার পর দান করার পর কষ্ট দিলে সাদকা বাতিল হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন কওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতি ইয়াতবাউহা আযা, ভালো কথা, মিষ্টি কথা আর ক্ষমা করে দেওয়া, এটা হচ্ছে ভালো। কিসের থেকে ভালো? এমন সাদকা থেকে যে সাদকা করে মানুষকে কষ্ট দেওয়া হয়। আচ্ছা ফোটানি দেখাচ্ছ, আচ্ছা দিয়েছিলাম তোমাকে, হে দিয়েছো বলে তো খেতে পাচ্ছ, এইটা দেওয়া কার, ওইটা দেওয়া কার, এই বলে যারা মানে কথা তোলে এবং মানুষকে কষ্ট দেয়, তাদের জন্য এটা উত্তম নয়। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআনে বলেছেন সাদকা বাতিল হয়ে যাবে। অসুবিধা ও ওজর গ্রহণযোগ্য মনে হলে তাকে বিনা দিন, যদি মনে করেন যে এই লোক কাজে অযোগ্য হয়ে গেছে, কাজ করে করার আর সুযোগ নেই, চাকরি চলে গেছে, তাহলে আপনি দেন। অন্যথা যদি 100% নিশ্চিন্ত হন যে সে জাকাতের হকদার নয়, তাহলে তাকে দেবেন না। যখন আপনি একদম নিশ্চিত যে জাকাতের হকদার নয়, এ অভ্যেস হচ্ছে যে চেয়ে খাওয়া, এ চেয়ে খাওয়ার যোগ্য লোক নয়, তাহলে আপনি তাকে দেবেন না এবং তাকে আরো মানে ওইটা কি বলে ভিক্ষায় অভ্যাসী বানাবেন না। বিদায়ী হজের সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদকা বিতরণ করছিলেন, এমন সময় দুটি লোক এসে তার কাছে চেয়ে বসলো। তিনি লোক দুটির দিকে নজর তুলে পুনরায় নামিয়ে নিলেন। দেখলেন তারা উভয়ে কর্মক্ষম লোক, মানে কাজ করে খেতে পারবে। অতঃপর তিনি বললেন, ইনশিতুমা আতাইতুকুমা ওয়ালা হাজ্জা ফিহা লিগানিয়িন ওয়ালা লিকাওয়িয়িন মুক্তাসিব, যদি তোমরা চাও তাহলে আমি দিতে পারি। দেখছেন, যদি তোমরা চাও তাহলে আমি দিতে পারি, কিন্তু এ মালে কোন ধনী ও উপার্জনশীল কর্মঠ লোকের অংশ নেই। আর তুমি বলো না আমরা কর্মঠ নই, আমাদের উপার্জন নেই, আমরা ধনী নই, তাহলে নাও, আমার আমি দিতে না গায়েবের খবর, তুমি নেবে তুমি বুঝবে। যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে চাইবে তাকে কিন্তু দেওয়া ওয়াজিব। দরজায় এসে আল্লাহর দোহাই, আল্লাহর ওয়াস্তে বলছি, ভাই আল্লাহর ওয়াস্তে দেন, আল্লাহর দোহাই দে, আল্লাহর দোহাই দিয়ে কিছু চাইতে হয়, আল্লাহর দোহাই দিয়ে চাইতে হয় না, কারণ আল্লাহর নাম নিলে পরে আপনার জন্য দেওয়া ওয়াজিব হয়ে যায়। আল্লাহর নামে তাজিম আপনার জন্য ওয়াজিব হয়ে যায়, এটা বিশাল কঠিন। আল্লাহর নামে কসম করলে, কসম করলে পরে সেটা কি হয়, বিশ্বাস করতে হয়, তাই না? এটা আল্লাহর নামে কসম করলে, যদিও মিথ্যা কসম তবুও আপনাকে, হ্যাঁ, ঈসা আলাইহিসসালাম দেখলেন একটা লোক চুরি করছে, দেখলেন স্বচক্ষে চুরি করছে, তাও ধরো হ্যাঁ তুমি চুরি করেছো, বলছে আল্লাহর কসম আমি চুরি করিনি, বলছে আমি আল্লাহর নামের তোমার কথা বিশ্বাস করলাম আর আমি আমার চোখে মিথ্যা জানলাম। দেখছেন, নিজে দেখা সত্ত্বেও তিনি বললেন যেহেতু তুমি আল্লাহর কসম খেয়েছো অতএব আল্লাহর নামের তাজিম আছে, সুতরাং বিশ্বাস করতে হবে আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর নাম দিয়ে, আল্লাহর ওয়াস্তা দিয়ে কারো কাছে চাওয়া ঠিক না, যদি কেউ চায় আপনার জন্য দেওয়া জরুরি হয়ে যায়। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে চায় তাকে দাও, মানসা আলা বিল্লাহি ফা আতে, মানসা আলা বিওয়াজহিল্লাহ ফা আতে। আর এই জন্য আল্লাহর দোহাই দিয়ে দুনিয়া কিছু চাওয়া বৈধ না, দুনিয়া আখেরাত চাও। আর এই জন্য আল্লাহর দোহাই দিয়ে বা আল্লাহর ওসিলা দিয়ে কি চাইতে হয়, জান্নাত চাইতে হয়। বেশ, এখন যেটা বলছিলাম যে যদি কেউ ভুল করে আপনার অন্য মানে না হকদারকে সাদকা দেওয়া হয় তাহলেও কবুল হয়ে যাবে। ব্যাপারে একটা হাদিস আছে, লম্বা হাদিস, সে এক ব্যক্তি বানি ইসরায়েলের একটা লোক ছিল, সে বলল যে আজকে আমি একটা অবশ্যই সাদকা করব, তারপর ফাখারা যাবি সাদাকাতে হি ফা ওয়াদা আহা ফিয়া দে সারেক, সাদকা নিয়ে বের হলো, তো সাদকা দিয়ে দিল একটা লোককে, তো আসলে কিন্তু সেই লোকটা ছিল চোর। তো লোকেরা বলা বলি করতে লাগলো, ফাস বাহু এতে হাত দাসুন তো সুদ্দিকা আলা সারেক, একটা চোরকে সাদকা দেওয়া হয়েছে। ফাকাল আল্লাহুম্মা লাকাল হামদ লা আসাদদাকান্না বিসাদাকাতিন ফখারাজা বিসাদাকাতিহি ফওয়াদাআহা ফি ইয়াদি জানিয়া। তারপর আবার আল্লাহর নামে নিয়ত করে বলল যে আমি আবার আমি অবশ্যই সাদকা করব। তারপর সাদকা করল এক মেয়েকে, তো লোকেরা পরে সকালবেলায় বলতে লাগলো যে মেয়েটা ছিল বেশ্যার মেয়ে, ব্যভিচারিণী, এটা ভারী মুশকিল। তারপরে বলল ঠিক আছে আবার আমি সাদকা অবশ্যই আল্লাহর জন্য সাদকা করব। তারপর সে সাদকা নিয়ে বের হলো, তো একটা ধনী লোকের হাতে পড়ল। লোকেরা বলা বলি করতে লাগলো যে গত রাতের সাদকাটাও একজন ধনীকে দেওয়া হয়েছে। তখন আল্লাহুম্মা লাকাল হামদু আলা সারিকিন ওয়া আলা জানিয়াতিন ওয়া আলা গানি, তো আল্লাহ সমস্ত প্রশংসা, আমি তিন তিনটে সাদকা করলাম, তো একটা পড়লো চোরের হাতে, একটা পড়লো বেশ্যার হাতে, একটা পড়লো বড় লোকের হাতে। ফাউতিয়া ফাকিল আলাহু, তারপরে বলা হলো তাকে, আম্মা সাদাকাতুকা আলা সারিকিন ফালা আল্লাহু ইস্তাইফা আন সারিকাতিহি, তুমি যে সাদকাকে, সে যুগের আলেম হোক কিংবা নবী হোক, তিনি বললেন যে তুমি যে চোরকে সাদাকা করে দিয়েছো, চোরকে সাদাকা করেছো, তোমার সাদাকা কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে, সম্ভবত সে তোমার সাদাকা নিয়ে চুরি থেকে বিরত হবে। ওয়াম্মা জানিয়া ফালা আল্লাহ তাস্তাইফা আন জিনাহা, আর যে বেশ্যাকে সাদাকা করেছ সম্ভবত এই সাদাকা খেয়ে বা এই সাদাকা পেয়ে সে তার বেশ্যাবৃত্তি থেকে ফিরে আসবে। ওয়াম্মাল গানি ফালা আল্লাহু আন ইয়াতাবিরা ফা ইউনফিকা মিম্মা আতাহুল্লাহ, আর যে ধনীকে সাদকা করেছ সম্ভবত এই তোমার এই সাদকা নিয়ে সে উপদেশ গ্রহণ করবে এবং সে নিজের মাল আল্লাহর রাস্তায় সাদকা করবে। তাহলে বোঝা গেল আপনার নিয়ত ঠিক আছে, অতএব আপনার নিয়তেও আবার এমন লোককে দিয়েছেন যে সেই লোক উপকৃত হতে পারে আর আপনার সাদকা কবুল হয়ে গেছে। ভিখারি যখন দরজায় এসে দাঁড়ায় তখন তাকে কিছু না কিছু দিয়ে বিদায় করা কর্তব্য, মানে কিছু না কিছু দিয়ে বিদায় করা কর্তব্য। যেহেতু উম্মে বুজাইদ রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, অনেক সময় মিসকিন আমার দরজায় দাঁড়ায় কিন্তু আমি তাকে দেওয়ার মতো কোনো কিছুই পাই না, বাড়িতে কিছুই থাক না যে আমি দেব। আল্লাহু আকবার। সাহাবাদের এমন অবস্থা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাপনা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেই এক মাস দু মাস কেটে যেত, বাড়িতে দুটো কালো জিনিস ছাড়া অন্য কিছু থাকত না। দুটো কালো জিনিস কি বাচ্চা? পানি আর খেজুর। পানি তো কালো নয়, কিন্তু খেজুরটা যেহেতু কালো এই জন্য দুটো চাঁদ চাঁদ সূর্য, দুটো সূর্য চাঁদ সূর্য যেমন বলা হয়, এরকম দুটো জিনিস, দুটো আজান আজান একামত, তেমনি দুটো কালো খেজুর আর পানি। পানি যদিও আপনার এই আর কি চকচকে সাদা, কিন্তু খেজুরটা কালো, এই জন্য দুটোকে একসঙ্গে বলতে গিয়ে আরবি ভাষায় দুটো কালো জিনিস বলা হয়েছে। খেজুর আর পানি খেয়ে তারা কাটাতেন। সাহাবীরাও তাই, অনেক সময় আবু হুরায়রার কথা আপনারা শুনেছেন যে খিদেতে কি অবস্থায় থাকতেন, কখনো দুধ খেয়ে কখনো খেজুর খেয়ে। তো উম্মে বুজাইদ বলছেন যে আমার বাড়িতে কিছুই থাকতো না, অথচ মা আয়েশার ব্যাপারটা জানেন যে তিনি বাড়িতে ছিলেন, রাসূল সাল ছিলেন না, এমন সময় এক মেয়ে তার দুটো মেয়েকে নিয়ে ভিক্ষা করতে এলো যে আমার বাড়িতে মাত্র তিনটে খেজুর ছিল, তিনটে খেজুর দিলাম। মেয়েটা করলো কি, তিনটে খেজুর তিনজনে ভাগ করে নিল, কিন্তু যখন মেয়েটা নিজে খেতে গেল সেই সময় ওদের ছোট ছোট বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, নিজেদের ভাগ খেয়ে নেওয়ার পরও মায়ের কাছে কেড়ে খেতে যাচ্ছে। আল্লাহ আকবার, খিদে। তখন মা ওই খেজুরটাকে দুই ভাগ করে নিজে না খেয়ে দুটো মেয়েকে দিয়ে দিল। সুবহানাল, অভাবের অবস্থা দেখেন। মা আয়েশা কানতে লাগলেন, অবস্থা দেখে চোখে পানি এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, রাসূলুল্লাহ আজকে একটা আজব খবর দেখেছি। কি ব্যাপার বলে এই ব্যাপার? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাদিসটা বলেছিলেন যে যার কন্যা হবে, কন্যা থাকবে বা বোন থাক বোন হবে, এবং তাদেরকে লালন পালন করতে কষ্ট পাবে এবং সঠিকভাবে লালন পালন করবে, তাদেরকে পর্দা পুশিদায় রাখবে, ভালো জায়গায় বিয়ে দেবে, তাহলে এই মেয়েরা তার জন্য কাল কেয়ামতে কি হবে, জাহান্নামের পর্দা হয়ে যাবে, জাহান্নামের পর্দা হয়ে যাবে। তো দেখেন এখানে আমার অভাবটা বলার কথা ছিল যে কেমন অভাব দেখেন, যে মেয়েটার অবস্থা দেখেন আর ওদিকে আয়েশার অবস্থা দেখেন। আয়েশার ঘরেও তিনটে খেজুর ছাড়া আর অন্য কিছু নেই, বাদশার ঘরে। তো এক এক সময় গেছে, তো এই অবস্থা। তো উম্মে বুজাইদ বলছে না, অনেক সময় আমার বাড়িতে মিসকিন আসে, আমার কাছে কিছু থাকে না, তো আমি কি করব, দেওয়ার মতো কোন জিনিস পাই না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন লাম তাজিদি লাহু শাইআন তুতিয়াহ ইয়াহু ইল্লা যিলফান মুহরিকান আও মুহরাকান ফাদফাইহি ইলাইহি ফি ইয়াদি। যদি তোমার বাড়িতে মানে জলাখুর, জলাখুর কাকে বলে, পোড়া খুর, খুর মানে কি, ছাগলের ছাগল খুর বুঝেন তো নাকি, কোনটা খুর বলে, ওই যে পায়ের যে শক্ত অংশটা যার ফলে গরু ছাগলরা ভালো মানে সব জায়গাতে শক্ত জায়গাতে চলতে পারে, পাথরে চলতে পারে, তো সেই খুর যদি তোমার পুরা খুর থাকে, অনেক সময় ওইটাকে পুড়িয়ে আমরা মাংসটা বের করে নিই তাই না, আর খুরটাকে ফেলে দিই, যদি পোড়া খুরও থাকে সেটাও যদি কেউ সেটা নিয়ে কেউ উপকৃত হতে চায় বা পেতে চায় তাহলে সেটা দিয়েও বিদায় করো। এটা উদ্দেশ্য এই নয় যে খুর দাও, উদ্দেশ্যটা কি, তোমার বাড়িতে যা কিছু পাবে, যদি পানি দরকার হয় পানি দাও, যদি খেজুর থাকে খেজুর দাও, যে যাই কিছু একটু চাল ভিক্ষা আছে চাল দাও, গম দাও, যা আছে তোমার বাড়িতে তবু এমনি ফিরিয়ে দিও না। আল্লাহ আকবার, কোন ভিখারিকে এমনি ফিরিয়ে দিও না। অতএব বুঝতেই পাচ্ছেন যে ব্যাপারটা গুরুতর, অবশ্য সেই অভাব বর্তমানে নেই, এমনকি আমরা ছোটবেলাতে যে অভাব দেখেছি আর সেই অভাব দেখি না, ইল্লা মাশা আল্লাহ। হয়তো কেউ এখানে সৌদি আরবেও আমাকে ভাবতে অবাক লাগে, এখানেও বলছে অভাব আছে, আমাকে এক সৌদি বলল, আমি তো বললাম এখানে তো অভাব নেই, এখানে অভাব হলো যার বাড়িতে ফ্রিজ নেই, যার বাড়িতে এসি নেই সেই হচ্ছে অভাবী, একথা ঠিক, যার বাড়িতে গাড়ি নেই সে অভাবী, আর সাধারণত যার কামাবার লোক নেই, সব মারা গেছে আর সব মেয়ে, অভাবী। তা অভাব মেয়েরাও আবার চাকরি করছে আজকাল, মাশাআল্লাহ, চাকরির অভাব নেই, বাইরের লোক কাজ করছে তো নিজের দেশের লোক চাকরি পাবেই, কিন্তু এমন হয়েছে যে সে পড়াশোনা করেনি, হতে পারে অভাবী। বলছে যে অভাবী নেই, কে বললো তুমি জানো, এই যে মিসকিন অফিস আমরা বলি, এই মিসকিন অফিসের লিস্ট আছে, অভাবীদের লিস্ট আছে, তো এরা মোটামুটি পৌঁছে দেয়। বলছে এমন এক মহিলার কাছে গেলাম যে সেই মহিলা ছোট ছোট বাচ্চা, আর সেই মহিলার মরদ কি বলে ওটাকে স্বামী নেই বা কামাবার কেউ নেই, সেই মহিলা ভাত রান্না করছে, জানো কিসে? নিডু দুধের কোটোতে। দুধের কোটো দেখেছেন তো, ওই যে মোটামুটি আড়াই কিলো তিন কিলো যে দুধের কোটো হয়, সেই কোটোতে পানি দিয়ে চাল দিয়ে রান্না করছে, মানে রান্নার হাঁড়িটা পর্যন্ত নেই। আর তুমি বলছো অভাব নেই সৌদি আরবে, কে বলছে? তা বলো এটা হয়তো না জানার কারণে, সে হয়তো এমন জায়গায় যেমন মিসকিন অফিস বলছে আসতে পারে না, কিংবা ওই যে দামান ইজতিমাই যাকে বলছে যে সরকারি ভাতা পাওয়া যায় সেখানে যেতে পারে না, এই জন্য। হ্যাঁ তা ঠিক, কিন্তু যখনই জানা যাবে যে ওই মেয়েটা অভাবী, তখন নিশ্চয়ই তার অভাব দূর করা ব্যবস্থা এখানে আছে। এ দেশ এমন যে ব্যবস্থা আছে, এখানে অফিস তৈরি আছে, আর মিসকিন অফিসটা দেখেই মনে হবে আমিরের অফিস, তাই না? তো সেখান থেকে ব্যবস্থা আছে, কিন্তু আছে অজান্তে কেউ থেকে গেছে এমন অভাব যে নিডুর কোটো দুধের কোটো দিয়ে তারা ভাত রান্না করে খায়। অভাব থাকতে পারে, আমাদের দেশেও হয়তো কেউ থাকতে পারে, কিন্তু সেই অভাব নেই যে অভাব আমরা আগে দেখতাম বা আগে শুনতাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমাদের জানা আল্লাহ অভাব দূর করে দেন, অভাব দূর করে দেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিক আন হারামিক ওয়া আগনিনা বিফাযলিকা আম্মান সিওয়াক। খুব সুন্দর দোয়া, ঋণগ্রস্ত হলে, অভাবী হলে আপনি আল্লাহর কাছে এই বলে দোয়া করুন যেন আল্লাহ হালাল রুজি মিলিয়ে দেন। আল্লাহুম্মা কফিনা বিহালালিক আন হারামিক ওয়া আগনিনা বিফাযলিক আম্মান সিওয়াক। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।